الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام حضرت صدر محترم معزز حاضرين এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব পর্দানি সীমা বোনেরা, এখন প্রায় শেষ রাত্রি। আপনারাও সারা রাত ভর ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হইয়াছেন, আমিও আজকে রাত্রের ভিতরেই বিভিন্ন সভায় যোগদান করতে করতে ক্লান্ত হইয়াছি। আমি অনুধাবন করতেছি আমার ভিতরে যেমন কথা বলার মতো তেমন আগ্রহ নাই, যারা সন্ধ্যার পর থেকেই ওয়াজ নসিহত শুনতেছেন তাদের মধ্যেও আরো দীর্ঘ সময় ওয়াজ শোনার মতো আগ্রহ বাকি থাকার কথা নয়। এতৎসত্ত্বেও অনুষ্ঠান রক্ষা করার তাগিদে, আনুষ্ঠানিকতার খাতিরে আপনাদেরকেও বসে থাকতে হচ্ছে, আমাদেরকেও আমাকেও কথা বলতে হচ্ছে। যেহেতু শুনতেই হবে, বলতেই হবে, এজন্য আমরা এই বলা এই শোনাকে কাজে লাগাইবার কত মনোভাব নিয়ে বলার এবং শোনার চেষ্টা করি। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে যে সংক্ষিপ্ত আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাং ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কখনো নয়, আল্লাহ মানুষকে অকারণে সৃষ্টি করেন নাই। আর যে কাজের জন্য মানুষ সৃষ্টি করেছে সেই কাজ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে প্রেরিত হইয়াছে, এই কাজ আঞ্জাম দিল কিনা তার হিসাব দেওয়ার জন্য কোনোদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে না এমনটা মনে করো না। তোমাদেরকে একটা কাজের জন্য সৃষ্টি করেছি, সেই কাজ সম্পন্ন করার জন্য দুনিয়াতে পাঠাইছি, কে আমার আদিষ্ট কাজ করলো আর কে করলো না তার হিসাব নেওয়ার জন্য একদিন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনব এবং কড়ায় গণ্ডায় তার হিসাব নেব। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য, সেই দিনটা কোন দিন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সেটা হইল কিয়ামতের দিন। আল্লাহ অন্য আয়াতে বলেন, واتقوا يوما ترجعون فيه الى الله ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ثم توفى كل نفس ما كسبت তারপর প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। وَهُمْ لَا يُظْلَمُونَ কাউকে জুলুম করা হবে না, যাকে যত শাস্তি দেওয়া হবে সবগুলি হবে তার কর্মফল। এই কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে বলেছেন। এজন্য আমার তিলাওয়াতকৃত প্রথম তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অকারণে সৃষ্টি করেছি? কখনো নয়। তোমাদেরকে একটা কাজের জন্য সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি, কাজ করলে কিনা হিসাব দেওয়ার জন্য অবশ্যই একদিন আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। যে কাজের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন সেই কাজটা কি? আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষকে আল্লাহ অকারণে সৃষ্টি করেছেন না কোনো কাজের জন্য, কাজটা কি? সে আল্লাহর ইবাদত করবে, এবং এবাদত করার ক্ষেত্র হিসাবে দুনিয়াকে, আর এবাদত করার সময় হিসাবে মানুষের দুনিয়ার জীবনকে ধার্য করেছে। দুনিয়াতে আসার আগে ওই এবাদত করার সুযোগ নাই, যে এবাদত করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যে এবাদতের দ্বারা জান্নাত লাভ করা যাবে। দুনিয়ার থেকে বিদায় হইয়া যাওয়ার পরেও ওই এবাদত করার সুযোগ থাকে না, যে এবাদতের দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যে এবাদতের দ্বারা জান্নাত পাওয়া যাবে। এই এবাদতের একমাত্র ক্ষেত্র হইল দুনিয়া, একমাত্র সময় হইল মানুষের দুনিয়ার জীবন। কাজেই কে দুনিয়ার জীবনে এবাদত করল আর কে করল না, তার হিসাব দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষকে একদিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এই আয়াতের বিষয়বস্তু কোনটা তা সাব্যস্ত করার জন্য পবিত্র কোরআনের মৌলিক আলোচ্য বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত রূপরেখা আমি আপনাদের মধ্যে পেশ করি। মুফাসসিরিনে কেরামের একটা প্রসিদ্ধ বিবরণ মতে সমস্ত কোরআনের আয়াত সংখ্যা 6666। অবশ্য এই ব্যাপারে ভিন্ন মত আছে, এটাই একমাত্র মত নয়। 6666 আয়াত একটা প্রসিদ্ধ বিবরণ মতে কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666। বিগত এক দুই বছর যাবৎ বাংলাদেশে একজন নয়া ফির গদাইছে। আগের জমানায় মানুষ সাধনা কইরা পীর হইত, আর এখনের জমানার অধিকাংশ পীরেরা সাধনা কইরা পীর হয় না, রাতারাতি গজায়। জীবন সাধনা কইরা পীর হয় না, রাতারাতি গজায়। এইরকম এক গজাইয়া উঠা পীর, নিজে নিজে উপাধি ধারণ করেছে সুফি সম্রাট। সে বলে কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666 নয়। সে দাবি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম মুসলমানদেরকে দিয়া গেছিলেন সেই ইসলাম দুনিয়াবাসী মুসলমান হারাইয়া গেছে। সে ওই ইসলামকে আবার নূতনভাবে জিন্দা করেছে, নিজে নিজে নিজের জীবনী লিখেছে, জীবনী গ্রন্থে লেখে আমি স্বপ্নে দেখি একটা মনোরম বাগানে ঘোরাফেরা করতেছে, সুন্দর বাগানে ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে এক পর্যায়ে এক জায়গায় গিয়া দেখি ময়লা আবর্জনার স্তূপের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা লাশ পড়ে আছে। এরপরের ঘটনা পরে কই, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তাইলে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা মূলনীতি আছে। ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তাবিরুর রুইয়া নামক কিতাবে স্বপ্নের মূলনীতি, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি বর্ণনা করেছেন, লিখেছেন, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি হবে রসুলকে যেই অবস্থায় দেখল তার নিজের ইমান এবং আমলের সেই অবস্থা বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে দেখে রসুলকে সুন্দর, বুঝতে হবে তার আমল সুন্দর। কেউ যদি স্বপ্নে রসুলকে দেখে বিশ্রী, বুঝতে হবে তার নিজের আমল বিশ্রী। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে জিন্দা, বুঝতে হবে তার ইমান জিন্দা। কেউ যদি স্বপ্নে দেখে রসুলকে মুর্দা, বুঝতে হবে তার ইমান আছে। এখন চিন্তা করে দেখেন কত বড় বেঈমান হইলে স্বপ্নে রসুলরে মরা দেখতে পারে। এত বড় বেঈমানের উহাদি হইল সুফি সম্রাট। এরপরে লেখে কয় আমি রসুলকে মরা অবস্থায় দেখে আমার মনে বড় দুঃখ লাগলো, আমি গিয়া রসুলের হাতে রসুলের মরা লাশের হাতে ধরলাম, আমার হাতের পরশ পাইয়া রসুল জিন্দা হইলেন। কত বড় দজ্জাল হইলে এইরকম স্বপ্ন দেখতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পরশে জিন্দা হইছেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রুহানি পরশে সমস্ত জগৎবাসী জিন্দা হইছে। এই বন্ডয় এই গজাইয়া উঠা রাতারাতি গজাইয়া উঠা বন্ড ভিড়ে কয় কোরআন শরীফের আয়াত সংখ্যা 6669। অথচ মুফাসসিরিনে কেরাম কোরআন শরীফের যত আয়াত সংখ্যা সম্বলিত যত বিবরণ দিয়েছেন এর মধ্যে একটা প্রসিদ্ধ বিবরণে উল্লেখ আছে কোরআন শরীফের আয়াত সংখ্যা এক বিবরণ মতে 6666। এর মধ্যে 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছে, 6666 আয়াতের 500 আয়াতে দিয়েছেন বিধান, আর বাকি 6166 আয়াতে আল্লাহ করেছেন ওয়াজ। 500 আয়াতে বিধান আছে আর 6166 আয়াতে ওয়াজ আছে। আমরা একটু বুঝার চেষ্টা করব বিধান কাকে বলে আর ওয়াজ কাকে বলে। আল্লাহ কোরআনের কতগুলি আয়াতে মানুষের জন্য কতগুলি কাজকে হালাল করেছেন, কতগুলি কাজকে হারাম করেছেন, কতগুলিকে বৈধ সাব্যস্ত করেছেন, কতগুলিকে অবৈধ সাব্যস্ত করেছেন, কিছু কাজকে করণীয় সাব্যস্ত করেছেন, কিছু কাজকে বর্জনীয় সাব্যস্ত করেছেন, কিছু কাজ জায়েজ আর কিছু কাজ না জায়েজ ধার্য করে দিয়েছেন। এই সমস্ত বিবরণ কে বিধান বলা হয়, কোন কাজ হালাল কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ কোন কাজ না জায়েজ, কোন কাজ বৈধ কোন কাজ অবৈধ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, এই সংক্রান্ত বিবরণের নাম হইল বিধান। এই সমস্ত বিবরণের নাম বিধান। আল্লাহর বিধান সংক্রান্ত সিদ্ধান্ত কোন ব্যাপারে কোন বিধান দিয়া কি সিদ্ধান্ত দিলেন এই সিদ্ধান্তটাকেই বলা হয় ফতোয়া। সিদ্ধান্তটাকে কি বলা হয়? ফতোয়া। ফতোয়া দেওয়ার মূল মালিক হইলেন একমাত্র আল্লাহ। পরিষ্কার ভাষায় এক আয়াতে বলেন কুলিল্লাহু ইউফতিকুম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছে। ইসলামী বিধান সংক্রান্ত সিদ্ধান্ত এর নাম ফতোয়া, দেওয়ার মালিককে আল্লাহ। কাজেই ফতোয়ারে যদি কেউ টিটকারি করে এই চিৎকারি কারে কর? ফতোয়ারে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, এই তুচ্ছতাচ্ছিল্য কারে করা হয়? আল্লাহরে করা। যদি জীবনের শুরু থেকেই এমন করে তাইলে সে পুরাতন বেঈমান, আর জীবনের শুরু থেকে এমন করে নাই, হঠাৎ করে যদি ফতুয়াকে তুচ্ছতাচ্ছিল্য করে, ফতুয়াকে ঘৃণা করে, ফতুয়াকে কয় ফতুয়াবাজি আর মুফতিরে কয় ফতুয়াবাজ, এ ফুরান বেঈমান নয়, নয়া বেঈমান। কুরআনের পরিভাষায় ফুরান বেঈমানের নাম আজীবন বেঈমান, যে এর নাম কাফির, যে আজীবন বেঈমান তার নাম, আর যে আগে ঈমানদার আছিল পরে বেঈমান হইছে নয়া বেঈমান। এই নয়া বেঈমানের নাম কুরআনের ভাষায় মুরতাদ, কুরআনের ভাষায় নয়া বেঈমানের নাম মুরতাদ। যারা জীবনের প্রথম থেকে ইসলামের বিধানকে শ্রদ্ধা করেছে, ফতুয়াকে মান্য করেছে, কিন্তু শেষ পর্যন্ত এসে ফতুয়াকে টিটকারি মস্কারি করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, এরা ফুরান বেঈমান না নয়া বেঈমান? নয়া বেঈমান রে, আল্লাহর কোরআনে কি উপাধি দেওয়া হয়েছে? মুরতাদ। সুতরাং মুফতি আমিনি সাহেব যে বলেছেন এরা মুরতাদ, যথার্থ বলেছেন, আমি একমত। আপনাদের কি দ্বিমত? ফতোয়া ইসলামী বিধান সংক্রান্ত সিদ্ধান্তের নাম ফতোয়া, দেওয়ার মালিক আল্লাহ। কোরআনের কত আয়াতে ফতোয়া দিচ্ছেন? 800 আয়াতে ফতোয়া দিচ্ছেন। আরেকটা মজার কথা আপনারা শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কোন ফতোয়া দেননি। এই যে হালাল, ওই যে হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, ওইটা অবৈধ, এটা করতে হবে, এটা ছাড়তে হবে, এমন কথা 40 বছর বলেন নাই। এই 40 বছর আবু জেহেলেও রাসূলদের প্রশংসা করছে। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর ওহি পাইয়া যখন ফতোয়া দেওয়া শুরু করলেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপর্দ চলা হারাম, গাঁজা খাওয়া হারাম, এগুলি ওয়াজ না বিধান, বিধানেরই আরেক নাম ফতোয়া। তখন থেকে আবু জেহেলের দল দুশ্মনে পরিণত হয়েছে। বুঝলেন কি আবু জেহেলের চরিত্র? যতদিন পর্যন্ত ফতোয়া না দিবেন ততদিন বালা কয়, যখন ফতোয়া দিবেন তখন থেকে মন্দ কয়। এই চরিত্র কার? আপনাদের সমাজে যদি এমন মানুষ পাওয়া যায় যে মৌলবি ফতোয়া দেয় না, এই মৌলবি খুব বালা, আর যে মৌলবি ফতোয়া দেয় এই মৌলবির সমালোচনা করে, এর চরিত্র আর আবু জেহেলের চরিত্র ব্যবধানগত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউফতিকুম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। ফতোয়া দেওয়ার মালিক আল্লাহ। 500 আয়াতে যে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়াগুলি দুই ধরনের। আল্লাহর ফতোয়াগুলি কয় রকম? দুই রকম। একরকম ফতোয়া সুস্পষ্ট, আর একরকম ফতোয়া অস্পষ্ট। দুইটা উদাহরণ দিলে ইনশাআল্লাহ আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। সুস্পষ্ট ফতোয়া দিয়ে এক আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম। রমজান মাস কুরআন নাযিলের মাস, তোমাদের যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই রোজা রাখা ফরজ হবে। কোন মাসে রোজা রাখা ফরজ, মাসের নাম আল্লাহ অস্পষ্ট রাখছেন না সুস্পষ্ট বলেছেন? রমজান মাসে রোজা রাখা ফরজ, এই ফতোয়া কার? অস্পষ্ট ফতোয়া না সুস্পষ্ট? গেল সুস্পষ্ট ফতোয়ার উদাহরণ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখতে হবে, এই ফতোয়া দিয়েছেন আল্লাহ অস্পষ্ট। দিনের পরিমাণ বর্ণনা করে আল্লাহ অস্পষ্ট ফতোয়া দিয়া বলেন, আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখা ফরজ। বলেন নাই 29 দিন, বলেন নাই 30 দিন, দিনের সংখ্যা সুস্পষ্ট বলেন নাই, বলেছেন কয়েকদিন। কয়েকদিন কইলে দিনগুলির সংখ্যা সুস্পষ্ট বুঝায় না অস্পষ্ট থাকে? অস্পষ্ট থাকে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফতোয়া অস্পষ্ট দিলে বুঝতে সহজ বা সুস্পষ্ট দিলে বুঝতে সহজ? তাইলে কোন কোন ফতোয়া অস্পষ্ট দিলেন কেন? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বসাধারণ মুসলমান তো সর্বসাধারণ মুসলমান, ছাত্র তো ছাত্র। আমার ধারণা মতে আলেম সমাজের জন্য এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত আয়াতে আল্লাহ সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন এইগুলি তো বোঝা সহজ, কোন মাসে রোজা রাখা ফরজ মাসের নাম সুস্পষ্ট বলে দিয়েছেন, যেখানে আর কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোন অবকাশ নাই, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোন দরকার নাই। কিন্তু কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা বর্ণনা করার বেলায় আল্লাহ ফতোয়াটা সুস্পষ্ট না দিয়ে অস্পষ্ট দিলেন কেন? তার কারণ হইল কিয়ামত পর্যন্ত মানুষের সামনে যত অবস্থা ব্যবস্থা আসবে এইগুলি দুই রকমের হয়ে থাকে। কতগুলি অবস্থা ব্যবস্থা মানুষের সামনে আসবে অপরিবর্তনীয়, আর কতগুলি অবস্থা ব্যবস্থা আসবে পরিবর্তনীয়। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে, এখানে কিছু মানুষ চিল্লাচিল্লি করে, আমার বড় ব্যাঘাত হয় আর চিল্লাচিল্লির কারণে। ওইখানে যে বাক্যটা চলে ওইটার খান্দাত মনে হয় কোন মানুষ চিল্লাইয়া চিল্লাইয়া মাতন তারা, এই কারণে আমার হতা হইতে বড় কষ্ট হয় আর চিল্লাইয়া হতা হওয়া লাগে, আমার গলার দুঃখ পাই। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত বৎসর আসবে সবগুলি বৎসরে 12টা মাস হবে না, কোন বৎসর 11 মাসে আর কোন বৎসর 13 মাসে আইব। তাহলে প্রতি বৎসর 12 মাসে হবে, এই ব্যবস্থাটা আল্লাহর পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? অপরিবর্তনীয়। এবং প্রত্যেকটা বৎসরের ভিতরে একটা মাস আসবে রমজান, এটা পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? কোন বছর এমন আইবনি যে এই বছরের 12 মাসের মাঝে 1 মাসও রমজান নাই, আইবনি? তাইলে প্রতি বছর 12টা মাস হবে আর প্রতি 12 মাসের 1 মাস রমজান হবে, এটা পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? যে সমস্ত অবস্থা অপরিবর্তনীয় সেই সমস্ত অবস্থার ফতোয়া চিরন্তন, কোন রদ বদল হবে না, ওইখানে আল্লাহ সুস্পষ্ট মাসের নাম বলে দিয়েছেন। কিন্তু কোন অবস্থা ব্যবস্থা আছে কোন সময় একরকম কোন সময় আর একরকম হইব, পরিবর্তন হইব। যেমন যত রমজান মাস কিয়ামত পর্যন্ত বছরে বছরে আইব এর মধ্যে সবগুলি রমজান মাস ওই 29 দিনে অথবা 30 দিনে হবে না, কোনদিন কোন বছর হবে 29 দিনে, কোন বছর হবে 30 দিনে। বলেন তো রমজান মাসের ভিতরের দিনের সংখ্যাগুলি অপরিবর্তনীয় না কিছু পরিবর্তন হয়? এখন যদি এখানে আল্লাহ সুস্পষ্ট ফতোয়া দেন তাহলে ফতোয়া অচল হইয়া যাবে। যেমন আল্লাহ যদি বলতেন 30 দিন রোজা রাখা ফরজ, তাইলে যে বৎসর রমজান মাস 29 হইত ওই বৎসর ফতোয়া চালু থাকতো না, অচল হইয়া যাইত, অচল হইয়া যাইত। আর যদি বলতেন 29 দিন রোজা রাখা ফরজ, তাইলে যে বৎসর রমজান মাস 30 হইত এই বৎসর আল্লাহর ফতোয়া চালু থাকত না, অচল হইয়া যাইত। কাজেই যে অবস্থার পরিবর্তন আছে সেই অবস্থার ফতোয়া দিতে গিয়ে আল্লাহ এমন অস্পষ্ট শব্দ দিয়া ফতোয়া দিচ্ছেন যে কমলেও এই ফতোয়া চালু থাকবে, বাড়লেও সেই ফতোয়া চালু থাকবে, ফতোয়া যেন কোনোদিন বন্ধ হইয়া না যায়, কিয়ামত পর্যন্ত যেন দুনিয়ার বুকে মুসলমান সমাজে আল্লাহর ফতোয়া চালু থাকতে পারে, সেই ব্যবস্থা দেওয়ার জন্য পরিবর্তনীয় অবস্থাগুলিকে আল্লাহ অস্পষ্ট ফতোয়া দিয়েছেন। অস্পষ্ট ফতোয়া যেগুলি আছে এগুলি স্থানকাল ছাত্রভেদে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে তার সঠিক সিদ্ধান্তে পৌঁছার দায়িত্বটা আল্লাহ সমজাইয়া দিচ্ছেন। মন গড়া আইন যারা জানে এই সমস্ত আইনজীবীরা তো না, আল্লাহর কোরআনের বিধান যারা জানে তারা তো কোরআনের বিধান যারা জানে তারার উভাদিকিতা মুফতি অথবা আলেম। আল্লাহর পরিবর্তে আল্লাহর যে সমস্ত ফতোয়া অস্পষ্ট, স্থানকাল ভাত্র ভেদে সময় বিশেষে ব্যাখ্যা খুঁজে সুস্পষ্ট সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা কার আছে? যারা আল্লাহর আইন জানে না তারার, না যারা আল্লাহর আইন জানে তারা? আল্লাহর আইন যারা জানে এরার নাম বিচারপতি, না এরার নাম আলেম? তাহলে বলেন তো, সময় উপযোগী ফতোয়া দেওয়া কার খাম? আলেমের খাম। বিষয়টা আরো পরিষ্কার করে বোঝার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলি, যে দেশ আল্লাহর আইনে শাসন হয় এমন দেশের বিচারপতি হওয়ার জন্য আলিম হওয়ার দরকার পড়ে না? যে দেশ মন গড়া আইনে শাসন হয় এই দেশের আদালতের বিচারক হওয়ার জন্য আলিম হওয়ার দরকার পড়ে না? মন গড়া আইন জানলেই হয়, মন গড়া আইন জানলেই হয়। এমন একটা মন গড়া আইন যেটা আমরা দেশের আদালত চালু আছে আপনারা রেহু নাই, ব্রিটিশ আমলে ইংরেজরা নাসারাও হলতে একটা আইন বানাইছিল। কি আইন? কোন পুরুষ যদি কোন নারীর সাথে জবরদস্তি বিদা করে, ওরা হলাম চিল্লা নিবন্ধ হচ্ছে না, জবরদস্তি করার কারণে বিচার হইব, জিনার কারণে বিচার হইত না, কারণ জিনা কোনো অপরাধ না। ও সবকা চিল্লায় যায় ব্রিটিশে কিতা আইন করছিল, জবরদস্তি জিনা করলে জিনার বিচার হইব না জবরদস্তি বিচার হইব? জিনার কোন বিচার নাই, কারণ জিনা কোনো অপরাধ না। আর যদি কোন নারী পুরুষ আপুষ মীমাংসা কইরা জিনা করে, এটার কোন বিচার হই নাই, ছেলে এটা কোনো অপরাধ না, যে শাস্তিযোগ্য কোনো অপরাধ নয়। এই আইন কে ভাস করছি? ব্রিটিশ যতদিন দেশ আসিল অতদিন আদালত এই আইন চালু আসিল। যখন ব্রিটিশ গেছে কি পাকিস্তান নামে আমরা আলাদা একটা দেশ স্বাধীন খুঁজা লইলাম, তখন পাকিস্তানের আদালতও এই আইন চালু আছিল। এরপরে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশে আবার স্বাধীন করলাম, বাংলাদেশের আদালতও আজ পর্যন্ত এই আইন চালু আছে। পাকিস্তানের অনুকরণ যারা করে এরারে খাওয়া কার আল বদর খাওয়াইনি। পাকিস্তানের আদালত যে আইন চালু আছে এই আইন যদি বাংলাদেশের আদালত চালু রাখে তেরে দেখার আলবদর খেয়ে হইল। বাবনার ভূতে মাহর মারলে হরা চিত্তা নাই, একটা প্রবাদ আছে আমরা দেশ, বাবনার ভূতে মাহর মারলে হরা চিত্তা নাই। জীব হত্যা মহাপাপ সর্বলোকের জন্য, এখন ব্রাহ্মণের সূত্রে মাহর মারি লাগছে, এখন তো মহাপাপ, তুমি ব্রাহ্মণের হুত্র হইয়া মহাপাপ করলা কেনে? তখন কয় না না, এটা হইল সাধারণ মানুষের লাগি, ব্রাহ্মণের হুতে মাহর মারলে হরা চিত্তা নাই। সাধারণ মানুষে যদি পাকিস্তানের কোন জিনিসের অনুকরণ করে এই বরে জাকার এই আলবদর এই ব্যাপারে আল্লাহর হতো আছে। আমরা কি দেখো, আমি আল্লাহর ফতোয়াটা আপনারা রেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা। ব্যভিচারিণী নারী, জিনাকারিণী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর আদালতে তাদের জিনা প্রমাণিত হয় আর সাব্যস্ত হয় যে জুরে জিনা করছে না আফুস কইরা জিনা করছে, এটা কিন্তু সাব্যস্ত হয়, আল্লাহ বলে নারী রেও বেত লাগাও একশোটা, পুরুষ রেও বেত লাগাও একশোটা। আফুস কইরা করলে আল্লাহর ফতোয়া হইল দুটারে বেত লাগাও, আর আমরা দেশের আদালতের ফতোয়া হইল একটারে অবিচার হইল না। মন গড়া আইনে আর আল্লাহর ফতোয়ায় হতখান বেশ কম, আপনারা আন্দাজ হইছেনি কিছু? মন গড়া আইনে কয় নারী পুরুষ আফুসে জিনা করলে একটারও কোনো অপরাধ নাই, আর আল্লাহর ফতোয়ায় কয় দুটা আসামি দুটার বেত লাগাও, বুঝা থাকলে এখন হোকা। নারী পুরুষ আফুস কইয়া পরস্পরে জিনা করলে আদালতে কোনো বিচারযোগ্য শাসনযোগ্য অপরাধ হবে না, এই যে একটা আইন, এই আইনটা ফাহ না না ফাহ? আপনারা বিবেকের দিকে এখন জানো, আপুষ মীমাংসা করে নারী পুরুষে দিনা করলে আদালতে কোনো বিচার হবে না, এটা বিচারের যোগ্য কোনো অপরাধ নয়, এই আইনটা ফাঁক না না ফাঁক? এই দেশের আদালতের বিচারপতি হওয়ার জন্য এমন না ফাঁক আইন জানা ওই যথেষ্ট, কথা বুঝে আইসিনি যাও? আর আল্লাহর ফতোয়ায় যে কইছে আবুস কইরা যদি জিনা কইরা থাকে, যে নারী আবুস করলো হাওটারে বেত লাগাও, যে পুরুষে আবুস করলো জিনা করার লেগে হাওটারে বেত লাগাও, এ আইন কেন না ভাগ না ভাগ? পবিত্র আইন জানে কে? না ভাগ আইন জানে কে? ও মুরতাদের দলে না ভাগটা জানে? মুরতাদের দলে কোনটা জানে? না ভাগটা জানে। আলিমরা কোনটা জানে? পাক পবিত্রটা জানে। কাজে কাজে আলেমরা ফতোয়া দিতে পারবে না বলার মতলবটা কি এখন পরিষ্কার হয়েছিনি? দেখো কথা বল, মতলব হইল এই দেশে ইসলামের পাক পবিত্র কথা বলার দরজা বন্ধ করে দেওয়া হবে, এই মতলব ছাড়া আর কোন মতলব নাই। আগামী থেকে এই দেশে বিচারকরা ফতোয়া দিবে মানে যত না ভাগ না ভাগ আইন আছে এইটা চালু করবো। আপনারা কি চাইন পাক পবিত্র ফতোয়া বন্ধ ইয়া না ভাগ আইন চালু হইতো? তাইলে এই সমস্ত ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত, এই সমস্ত ষড়যন্ত্রমূলক রায়, যে মুসলমানের অন্তরে ইমানের লেশ মাত্র বাকি আছে সে কি মানতে প্রস্তুত? প্রস্তুত নয়। এই প্রশ্নে সারা বাংলাদেশের মুসলমান তিন প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে, তিন প্ল্যাটফর্মে বিভক্ত হইয়া গেছে, তিন দলে বিভক্ত হইয়া গেছে এই প্রশ্নে বাংলাদেশের সব মুসলমান। এক দলে কয় মন গড়া নাফাক আইনের সিদ্ধান্ত চলবে, আর আলেমদের মুখে আল্লাহর পবিত্র ফতোয়া বলা বন্ধ হবে এমন কথা মানি না, এক দলে কয় মানি না। আরেক দলে কয় এই যে ওই বলা হয়েছে, এই যে ওই প্রাথমিক বিজয়, যারা কয় মানি না এরার ইমান ঠিক আছে, আর যারা সমর্থন দিছে এরা মূর্তদের সমর্থন দা, তারা অমূর্তন। কদল হইল দুইজন। আরেক দল আছে প্রতিবাদও করে না সমর্থন দেয় না, চুপ আসেনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ, যে সময় হক কথা না হইলে হক তবাই যাই, এই সময় যারা মাতে না এরা বোবা শয়তান, যে সময় হক কথা না হইলে হক তবাই যাই, এই সময় যারা মাতে না আল্লাহ রসুলে চিতা হইছ বুবা শয়তান, বুবা শয়তান, বুবা শয়তান। সুতরাং ফতোয়া আলেমে দেবে না নহা আইন জানেওয়ালাই দিবে, এই প্রশ্নে বাংলাদেশের মুসলমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, এক দলে কয় মানি না, আরেক দলে কয় মানি, আরেক দলে মাতে না। আপনারা কোন দল? ইমানদার যারা কয় মানি মূর্তদের দূষণ, যারা মাতে না বুবা শয়তান। আমার কথা বুঝতে থাকলে বলেন এখনো কি আনামাত্যা বই দেখার সময় বাকি রইছে? আর আনামাত্যা বই দেখার সময় বাকি রইছে না, বই থাকলে বুবা শয়তান ওই ভাই, যদি রসুলের কথা হাতা হইয়া থাকে। ষড়যন্ত্রটা কিভাবে ফতোয়া আলেম দিতে পারবে না, ফতোয়া বিচারপতি দিবে, এই কথাটা ষড়যন্ত্র কি লাগানো? কারণ আলিমে ফতোয়া দিলে ইসলামের বিধান জিন্দা থাকবো, আর না ভাগ আইন যারা জানে এরা ফতোয়া দিলে ইসলামের বিধান জিন্দা থাকবো না ধ্বংস হইব। আলিমের মুখ বন্ধ করার পিছনে ষড়যন্ত্রটা হইল, আমি ছোটবেলায় এক বইয়ের মধ্যে একটা কবিতা পড়ছিলাম, বাবুরাম সাপুরে কুতা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের সিং নেই চুপ নেই নুক নেই মুখ নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু ডুসডাস, সেই সব জেন্ত গুটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। দুষ্ট ছেলে ফেলেরা সাভুরিয়ারে গিয়া দর্শে কয় আমরা রে মলাহান দুইটা হাফ দেও, যে তার চোখ নাই মুখ নাই, লড়ে সরে না ফুসফাস করে না কামড়ায় না, কিন্তু জিতাওয়া লাগবো। ইজাত ফাঁস চোখও নাই মুখ নাই কামড়ায় না লড়েও না সরেও না, তে জিতা ফাঁস কেনে হয় তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এমলা খান হাফ আবার জিতা হইত ডান্ডাইয়া ঠান্ডা করা বড় সহজ হইত। এই সমস্ত মূর্তদের দূষররাও চায় এই দেশে যারার মাঝে ইসলাম আছে, এটা এমন একটা ইসলাম থাকুক যে ইসলামের চুপ নেই সিং নেই নুক নেই মুখ নেই, ছুটে না কু হাঁটে না, কাউকে যে কাঠে না, করে না কু ফুসফাস, মারে না কু ডুলডাস, সেই ইসলাম জেনত গুটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিত ঠান্ডা। বুঝলানি সাহ বহল ষড়যন্ত্রটা কি লেখান চলছে, ঘুমাই থাকার সময়, আনামাইতে বই থাকার সময়। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 6666 ভাষ্য আয়াতে দিয়েছেন বিধান, বিধান সংক্রান্ত সিদ্ধান্তের নাম ওই কতগুলি সুস্পষ্ট আর কতগুলি অস্পষ্টগুলির সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন নাভা খাইন জানেওয়ালারা তো, না আলিমেরা তো বুঝছুননি নাভা খাইন কোন তাই জানে, যে তা হয় আলিমের হতুয়া দিতে পারত না, ইতাই নাভা খাইন জানে আর ভাগ পবিত্র আইন খেয়ে জানে আলিমহল, আলিমহল তাক টানি দিন নেয় তাক বা বহুত দিন যদি মাদ্রাসা বন্ধ করে দিন মাদ্রাসার জলসা নি, মাদ্রাসার জলসা যখন মাদ্রাসার কথা না কইতাম, এটা কিতা কইতাছি যেটা কইতাছি বুঝুক আছে মাদ্রাসার কথা নি হইছে, আলিমহল তাক টানি দিন নেয় আল্লাহর ফতুয়া তাক তো নি, আল্লাহর ফতুয়া দিব হে আলিমহল তৈয়ার হইব কই, মাদ্রাসা চলার ব্যবস্থা করেন না জন আলিমও থাকবো আল্লাহর ফতোয়াও থাকবো না, মাদ্রাসা চলার ব্যবস্থা করা লাগবো, মাদ্রাসার জলসার যখন আইসুন কমপক্ষে এই কথা আনত বুঝা যাইতা যে মাদ্রাসা চালুর ব্যবস্থা করা লাগবো, আলিম তৈয়ার হইতে হবে কেয়ামত পর্যন্ত মুসলমানের সমাজে আল্লাহর ফতোয়া চালু থাকতে হবে। এরপরে আউকা 6666 আয়াতের ভাষ্য আয়াতে আছে ফতোয়া, আর 6666 আয়াতে আছে ওয়াজ, কিতা আছে ওয়াজ, অতখান বুঝলাম বিধান খারে হয় ফতোয়া খারে হয়, এখন বুঝিলাই ওয়াজ খারে হয়। বর্তমান বাংলাদেশের মুসলমানের সমাজে ওয়াজ বেশি হয়, ওয়াজ করনেওয়ালারও সংখ্যা বেশি, হুননেওয়ালারও সংখ্যা বেশি, ওয়াজের সব মহফিলেরও সংখ্যা বেশি, ওয়াজের মাঝে শ্রোতাও বেশি বক্তাও বেশি, ওয়াজের সংখ্যাও বেশি অহলতা বেশি, শুধু এখান জিনিস কম, কিতা বালা আমলের অভাব, অভাব কোনটা বালা আমলের অভাব, এত ওয়াজ তুইয়া এত ওয়াজ মহফিল তুইয়া এত বক্তা তুইয়া এত শ্রোতা তুইয়া বালা আমলের অভাব খেনে। দুইটা দোষ আছে আমরার যারা ওয়াজ করি আর একটা দোষ আছে আপনারা যারা শুনুন, এই তিন দোষের কারণে বালা আমলের অভাব, যদি হইন কইলাইতাম তে কইলাইম, খালি আমরাটা খালি আপনারাটা তিনোটা শুনি লোক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আল্লাহর পথে যারা দাওয়াত দেন তাদের মধ্যে কার কার অনুসরণ তোমরা করবা, যারার মধ্যে দুইটা গুণ আছে, কটা গুণ, একটা হইল ওয়াহুম মুহতাদুন, অপরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথে অটল থাকবো এক গুণ, অপরকে নমাজের ওয়াজ করার আগে নিজে নমাজি হইব, অপরকে ফর্দার ওয়াজ করার আগে নিজে ফর্দাওয়ালা হইব, অপরকে হালাল পথের দাওয়াত দেওয়ার আগে নিজে হালাল পথে চলনেওয়ালা হইব, অপরকে হারাম কার্য বর্জন করার কথা বলার আগে নিজে হারাম কার্য বর্জন করব। দেওয়াজ করনেওয়ালার কত নম্বর গুণ? এক নম্বর গুণ। বুঝতে থাকলে হোকা তু তিল দূরে ওই ওয়াজ করা যায় না, জীবন সাধনা লাগে। আপনার মতো লাখ লাখ মুসলমানে মনে করেন যে বেটার তুতির জোর আছে, এ বেটা ওই ওয়াজ হইতে পারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াক্তাসু ইল্লা আমীরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করে তিন দলে, এর মাঝে দুই দল ওয়াজ করনেওয়ালা যোগ্য, আরেক দল ওয়াজ করনেওয়ালা অযোগ্য। ওয়াজ করে হ দলে দুই দল যোগ্য, এক দল যোগ্য দুই দলকে। এর মাঝে প্রথম দল মুসলমানের জমাতের আমির, মুসলমানের জমাতের। দ্বিতীয় দল আমিরের অনুমতিপ্রাপ্ত, আমিরের অনুমতিপ্রাপ্ত, আমিরের নির্দেশে নির্দেশিত উলামায়ে কেরাম। এই দুই দলের ওয়াজ সহি। আর তৃতীয় দল আমিরও না মামুরও না, ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাও না, হক্কানি আলেমও না, জনগণের ধন্যবাদ কুড়াইবার উদ্দেশ্যে ওয়াজ করে। এরার ওয়াজের দ্বারা কোন মানুষের হেদায়েত নেই। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর পথে যারা দাওয়াত দেন তাদের মধ্যে দুইটা যোগ্যতা আছে কিনা দেখিয়া তারার ওয়াজ হইন। এক নম্বর যোগ্যতা হইল অপরকে হেদায়েতের কথা বলার আগে নিজে হেদায়েতের পথে চলবে। দুই নম্বর যোগ্যতা হইল ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করবে না। দশ হাজার এক টাকা দেও তে তোমরা সবার দিয়া এক ঘন্টা বক্তৃতা করব, পনেরো হাজার দেও তে দেড় ঘন্টা, বিশ হাজার দেও তে দুই ঘন্টা, আর যত ঘন্টা ভারী হরমোন এতে হা হতলা দিবাই হইলাও। আমরার মাঝে আসি নি দেখো, আল্লাহ বলেন তার ওয়াজ খামাইতো না, খামাইতো না, খামাইতো না। কেন খামাইতো না একটা উদাহরণ হইলে আমি আশা করি আপনারা বুঝে যাইবা। আমি একদিন রেলগাড়ির মাঝে দেখি এক বেঠায় দাঁতের মাজন বেছে, উঠেও সাহাব হল, আমার কাছে আর কোন থানায় খালি দাঁতের মাজন। দাঁত মাজা বাহাদুরি না দাঁত মাজা নবীর সন্নত, এটা কইতাছে দাঁত মাজা বাহাদুরি না দাঁত মাজা নবীর সুন্নত। নবীর একটা সুন্নত চলন হলে একশো শহীদের সব হয়, কইতাছে মানুষকে সুন্নত চলা বানাইবার লাগে নামাজন বেসার মতলবে। এর ওয়াজে খুব এটা সুন্নত চলা হইব কিতার লাগি? হে মানুষ রে নবীর সুন্নত চলা বানাইবার লাগবে, ওয়াজ করে না এটা নিজের মতলবে। যে বেটায় দশ হাজার টাকার চুক্তি হয়ে আইসে এ কিতার লাগি ওয়াজ করে? বুঝুন নি সাব হল কিতার লাগি ওয়াজ করে? ও হতা মতলব খামাইতো না, খামাইতো না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুতাদুন। ওয়াজ করনেওয়ালার মাঝে দুই গুণ থাকলে তারার ওয়াজে মানুষের আমল বালা হইব। এক গুণ হইল আল্লাহর পথে অপরকে দেখার আগে নিজে আল্লাহর পথে চলবে, দ্বিতীয় গুণ হইল ওয়াজের বিনিময়ে মানুষের সাথে টাকার বায়না করবে না। এই দুই গুণের কোন একটা গুণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরার কারণে আপনারা ওয়াজ হইন না, খামাইতো না, আমল বালা হতো না। আমরারটা হইলাম আগে, আপনারারটা হইলে যাতে আর গোসা না করুন, এখন আপনারারটা হইলেই। আল্লাহ তাকরাব্বুল আলামিন শ্রোতাদের সম্পর্কে বলে, ফাযাক্কির ইন্নাফাতিল যিকরা সায়াযাক্কারু মান ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আসকাল্লাযী ইয়াসলান্নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি ওয়াজ করতে থাকেন, আল্লাহ হুকুম দিছেন নি আল্লাহ রাসূল দে ওয়াজ করতা, দুই গুণ আছিল নি তার মাঝে, দুই গুণ আছিল নি আল্লাহর রাসূলের মাঝে, যে পরিমাণ গুণ আছিল এই পরিমাণ গুণ আর কোন বেটার কাছে আসে নি, পরিপূর্ণভাবে দুই গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিল। একাধারে তেইশ বৎসর পর্যন্ত ওয়াজ করছে, তেইশ বৎসরের ওয়াজে আবু জেহেলের কোনো কামাইছে না। কিতা কেন আপনারা? রসুলের তেইশ বৎসরের ওয়াজে আবু জেহেলের কোনো কামাইছে নি, আবু লাহাবের কামাইছে নি? খার দোষে ওয়াজ করনেওয়ালার দোষে না শুননেওয়ালার দোষে? শুনে আল্লাহর দুষ্টাকে তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আসকাল্লাযী ইয়াসলান্নারাল কুবরা। যে ওয়াজ শুনে ওয়ালায় জানে না কুম কোন খাম হল্লে আল্লাহ সাজা দিবা, জানলে আর ইটা করতো না, এইরকম মন যার আছে। আল্লাহ বলেন দুই গুণ ওয়ালায় ওয়াজ করলে ই ওয়াজের দ্বারা তার আমল সংশোধন হইয়া যাইব। যার ই মনোভাব আছে যে আমি জানি না কোন খাম করলে আল্লাহ সাজা দিবা, জানলে আর করতাম না, এই মনোভাব যার আছে দুই গুণ ওয়ালার ওয়াজ শুনলে তার আমল সংশোধন হয়ে যায়। আর যে বেটায় মনে মনে হয় আলিম হলতে কত কথা কইবা, হলতা মাইন্যা কোন আমরা হারমোনি, এটা আসে নানি কোনো বেটার মনে মনে মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা জীবন বড় ওয়াজ শুনো, তোমার ওয়াজ না হইলো। আমি একটা উদাহরণ দিই, একটা পশু খাতার মধ্যে কত হল সিফানি ডাললে ঘরে বিজগ, আপনার মৌলি বাজার পশু খাতা নাই, ফানি ভরে না কোনো সময়, কতদিন পর্যন্ত মেঘ পড়লে বিজে, ইটার জীবন শেষ হইতে পারে ফানি ডালতে ডালতে, বিজ তো নাই, কারণ ইটার মাঝে ফানি গ্রহণ করার যোগ্যতা নাই। আল্লাহ বলেন যেই ব্যক্তি মনে মনে হয় আল্লাহ কোন ফতে চললে শাস্তি দিবা আমি জানি, কিন্তু আমার মতলবের কারণে আমি ফতে যাইতাম না, এর সারা জীবন বড় ওয়াজ হুনানির মানে হইল খসুবাতার মধ্যে সারাদিন পানি ডালন। এটা কার দোষ? আমরার দুই দোষের কারণে আর আপনার এক দোষের কারণে এত ওয়াজ হয় বাংলাদেশে, তবুও আমল বালা হয় না। এর মাঝে আমরার মাঝে কেউ কেউ বালা আছেন নানি, তারার ওয়াজে আর আপনার মাঝেও কেউ কেউ বলা আছেন, তারার হুনো নাকি কাম হয়। আমি একবার ময়মনসিংহ যাই এক প্রোগ্রামে, ওয়াজে গাড়ির মাঝে সেকেন্ড ক্লাস হয়ে একজন যথেষ্ট বড় শিক্ষিত একজন ভদ্রলোক আমার ভাষায় শীত বসতো, কথায় কথা জিগাইল হয়ে যায় বলে অমুক খানো সবাদ যাই বলে কিতার লাগে বলে ওয়াজ করতাম, বলে আপনার ওয়াজে কিতা হয়, আপনার ওয়াজে কিতা হয়। আমি বললাম আমরা ওয়াজে আর কোন তা হয় না, কিছু মানুষ টিকিট কইরা গাড়ি তুটে যে তাই গাড়ি তুটতে টিকিট করে না, এটা একটারে ওয়াজে ধরছে না, যে কয়েকজন টিকিট কইরা উঠে ওইল্যান্ডে টিকিট করে নেওয়ালা আমরা ওয়াজে বানায়। আজ কোথাকে যদি ওয়াজ করা বন্ধ করে দেই টিকিট মারবায় কিয়ামতের দিন জাহান্নামে যাইবা, এই হতাহান খোয়া বন্ধ করে দেয় দশ বছর ধরে দেখবাই একটাও টিকিট করতো না, ওয়াজে কিতা হয় সাব ফল ওই নি কোনটা, হ্যাঁ ওই এখনো ওয় ওয়াজে কিছু না কিছু, তবে ব্যাপকভাবে হয় না কেনে, কারণ আমরার মাঝে ও দুই যোগ্যতা হলের নাই আর আপনার মাঝে ও দুষ্মুক্ত হকল নাই, এই কারণে ওয়াজ বেশি খামায় না, কিছু না কিছু খামায়, কেনে খামায়, আমরার মাঝেও কিছু আসি বালা আর আপনার মাঝেও কিছু আসুন বালা, এই দুই কিছু কিছু বালাই মিলাইয়া ওয়াজে কিছু কিছু খামায়। কোরআন শরীফের সর্বমোট 6,666 আয়াতের 500 আয়াতে আছে বিধানের আর এক নাম, আর 6,166 আয়াতে আছে ওয়াজ, ওয়াজ করা হার খাম হুনা হার খাম কইলেছি, এখন খালি কইলে ওয়াজ কিতা ফতুয়া, মানলে কি পুরস্কার পাওয়া যাইব আর না মানলে কি সাজা, এটার বয়ানের নাম ফতুয়া, তার ওয়াজ, এটার বয়ানের নাম ওয়াজ। আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি, এই বয়ানের নাম ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 6,166 আয়াতে ওয়াজ করছেন তিন পদ্ধতিতে, কত পদ্ধতিতে, তিন পদ্ধতিতে। আল্লাহর ওয়াজের একটা পদ্ধতির নাম তজকির বি আলা ইল্লাহ, আল্লাহর ওয়াজের আরেকটা পদ্ধতির নাম তজকির বি আইয়ামিল্লাহ, আল্লাহর ওয়াজের আরেকটা পদ্ধতির নাম তজকির বি মা বাদাল মাউত, কটা পদ্ধতি, তিনটা পদ্ধতি। ওই ময়মনসিংহ রেলগাড়ির ভদ্রলোকের প্রশ্ন প্রসঙ্গে আরেকটা প্রশ্নের কথা ইয়াদ হইছে, হইলেই ভাগে দিই। আরেকজন উচ্চশিক্ষিত জেন্টেলম্যানে একদিন আমার কয় হুজুর নমাজ বন্দেগী করনে হল আর আলিম উলামা হলতে কিয়ামতের দিন যে একটা টাকা খাইবা, আমি কইলাম যারা আলিম ওলামা হইছেন ইবাদত বন্দিগি করুন, আর আলিমের কথা হুন্যা হুন্যা যে সমস্ত পাবলিক এ নামাজ বন্দিগি করুন, ইতারে সকল তারা যদি আল্লাহ দুদখ দিলেন টি আল্লাহর ই পাওয়ার আসেনি, আবার আমার কি করে আল্লাহর ই ক্ষমতা আসেনি, আমিও তার বাইরে থাকি আল্লাহর ই ক্ষমতা আছে। আর যারা এবাদত বন্দেগির দার দাসি না, কোরআন হাদিস মানছি না, আমরা রে যদি আল্লাহ ব্যস্ত দিলাম টি আল্লাহরে কোনো বেটায় আটকাইতে পারবো নি, আমার এই গায়ে কি করে আমার ওই ওই না কোনো বেটায় আবার তো না ওই কারণে ওই কইছি আপনারা একটা টগা খাইবা কে আমাদের। আমি কইলাম বলে ঠিক কথা কইছেন আপনি, যে কইছি ঠিক কথা কইছেন তখন দেখি হ্যাঁ তো নর্মাল হয়ে যাইছে। আমি কইলাম আপনি কেমন ঠিক কথা কইছেন, আপনার কথার সমর্থনে আমিও একটা উদাহরণ দিই। সরকারে যদি মুসিয়ার সামার ইতারে যদি মন্ত্রী আর মিনিস্টার বানাই দেয়, আর যত বড় বড় বড় গ্রাজুয়েট আছে ইতারে যদি মুসি আর সামার বানাই দেয়, সে গ্রাজুয়েট হলতে জেল হান ঠগাটা খাইব, আমরাও কি আমাদের দিন ইলাহান ঠগাটা সরকারের মাথা হরা হয়েছে দিন মাথা হরা হয়েছে নি, হ্যাঁ মুসি রে মিনিস্টার বানাইলি তো আর গ্রাজুয়েট মুসি বানাইলি তো, আমি না না না সরকারের মাথা হরা হয়েছে না, আল্লাহর কিতা হয়েছে আল্লাহ কিতা হয়েছে আর মাতে না ইতাই আমরা রে দেখলই খালি তার ভিতরে খালি জলে খালি কুসাইয়া কুসাইয়া মাতে পাইছে হঠাৎ ওই মুরতাদের বাতাসে পাইছে। ছয় হাজার একশো ৬৬ আয়াতে আল্লাহ কি করছেন কোরআনে কত পদ্ধতি, একটা পদ্ধতির নাম হইল বাংলায় আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, আর একটা পদ্ধতির নাম হইল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ, আর একটা পদ্ধতির নাম হইল পরকালের বিবরণ দিয়া ওয়াজ। এর মাঝে আমি যে আয়াত তিলাওয়াত করছি এখন আপনারা কোয়া লাগবো এটা কোন পদ্ধতি, আল্লাহ বলেন أم حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা আর খামো হাওয়া নাইছি না মনে বুঝো না হিসাব দিবার লাগে আমার কাছে হাওয়া লাগতো না মনে বুঝো না খামের লাগি বানাইছি খাম খোল্লাই নি না খোল্লাই না দুই না হিসাব দেওয়ার লাগে আমার কাছে একদিন হাওয়া লাগবো। এটা কোন কত নম্বর সিঁড়ি এলো গেল, তিন নম্বর সিঁড়ি এলে কেমতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে দুনিয়ার দিয়া কি তা করছিলায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন একটা আদম সন্তান হাসরের মাঠে স্থানান্তরিত হতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে। আল্লাহ কোরআনে বলেছেন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারে। কি কি পাঁচ প্রশ্ন? এক নম্বর একটা জীবন দিয়া যে তোমার দুনিয়াত পাঠাইছিলাম এই জীবনটা কোন হতে কাটাইছ? একদিন যাওয়া লাগবো নি ফিরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো নি, হিসাবের প্রশ্ন উত্তর কি লাখানো বহুনুক আল্লাহ রসুল ফরমান জীবন দুনিয়ার জীবন কোন হতে কাটাইছ? দুই নম্বর যাদেরকে যৌবন দান করেছিলাম তোমরা যৌবন কালে কি করেছ, যৌবন খালে কি করছে? তিন নম্বর দুনিয়ার জীবনে যত মাল কামাই করছো হালাল করছো না হারাম করছো? চার নম্বর কামাই করা মালগুলি দুনিয়ার জীবনে হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছো? কত নম্বর গেল? পাঁচ নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানছো এর মাঝে কি পরিমাণ আমল করছো? এই পাঁচ প্রশ্নের জবাব দিতে না পারা পর্যন্ত স্থানান্তরিত হওয়া যাবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত। যখন ইসরাফিল আলহ ইসলামের সিঙ্গার ফুকের আওয়াজে জিন্দা হইয়া সমস্ত মানুষগুলি হাসরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হইয়া থাকবে হাসরের মাঠ, নীরবতায় বঙ্গ দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কেউ সাহস করবে না জবাব দেবার। আজকে আমি রাজা, আমি মন্ত্রী হইব দূরের কথা, আজকের শাসন ক্ষমতা সর্বতোভাবে তোমার হাতে, এই কথা বলারও সাহস হবে না, তু শব্দ উচ্চারণ করতে পারবে না, নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে সবগুলি মানুষ। তাই আল্লাহ নিজের প্রশ্নের জবাবে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহারাগে রাগান্বিত আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। কাহার আল্লাহর একটা নাম, এর অর্থ মহারাগে রাগান্বিত। আল্লাহর এক নাম আরো আছে হাদিস শরীফে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর প্রসিদ্ধ নাম 99টা, প্রসিদ্ধ নাম মুফাসসিরিন কেরাম লেখেন অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি, এর মাঝে মাত্র এক নাম কাহার, এর অর্থ মহারাগে রাগান্বিত। আরো যত নাম আছে এর মাঝে এক নাম রহমান আছে, নি রহমান অর্থ রাগান্বিত না দয়াল। হাসরের মাঠে যে আল্লাহ কইবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা, মহাদয়ায় দয়াবান আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা, এইভাবে বলবে বলবেন না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখে আল্লাহ যেমন ভাবে রাগান্বিত তেমন ভাবে দয়ালো, ঠিক না? ঠিক না? এক দলের জন্য রাগান্বিত আর এক দলের জন্য দয়াল, যাদের জন্য দয়াল তাদেরকে তো দয়া করবেনই, কিন্তু আল্লাহর রাগটা পুরাপুরি বর্ষিবে কাদের উপর? সেই দিকে ইঙ্গিত কিরা প্রশ্নই করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? দুনিয়াতে যারা সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পাইয়া আল্লাহর পবিত্র বিধানকে টিটকারি মস্কারি করেছে, করছেনি? ফতুয়ারে হইছে ফতুয়াবাজি আর মুফতিরে হইছে ফতুয়াবাজ,